وهي عندما لا أغراك أول وهي عندما قدية مزارعة امام ابو حنیفہ رحمۃ اللہ تو جائز نہ لہٰذا ان ناموں کے سے ساون پراچل آسے رواز تین طریقہ جائز ہم نے آکرم کو جا سجا طریقہ آکرم کو جاسے چائتر کو تو متن آسے سارے دیجیے بولبین کو جا سجا رواز آسے کو جا چائتر بکر واحد مالک اور بکرا یہ بکرا یہ کیا آلہ ہے امل آج آلہ کیا کرے بھائی سارا کما استجارا حیاتا لیحیتا بکیرت الخیار کندر جا ہو گیا نیا اجرت پر لیا ایک درجی کو ایک درجی کے اجرت پر لیا جنہی درجی کے کسی کے ذریعہ وہ کھیے گا یہ درجی رہے کیا ہم تیرے بھائی اجرت پر لیا میشن کا ایک درجی مالک کے لیے زمین ہے عمل کے لیے عمل بکار اور بکر ہے یہ صورت دی جائے گی یہ زمین والا زمین آج جو زمین کروے کھیتی کروے باغا کروے سے تر عمل تر حال اور تر کے لیے بیچ بیچ یہ صورت کیسے بھائی جو ہمارے دیش میں جانے والے کنتو برتمان کام نہیں برتمان سچ کرتے گئے اجرت پر لایا آمیر نے زمین کو بعض ماہین کو جواز کے آواز میں بعض ماہین کو جواز کے آواز میں بعض معلومین جنہیں بنا خائے فیجوز ہوئی دیکھئے اسے بھائی جنہیں سے کما استجا رہا بی دراہی میں معلومات جیسا کہ دراہی میں معلومات کے آواز میں مجھتا زمین دو دیکھی نہیں بھائی بھارا میں زمین تو ایک برس تمہارے پاس مسئلہ دے دوں ادھر تمہارے دیشے کی بولے دیشے زمانے ایک برس آپ بس کروں تم کے پر اس دن تمہارا ہاتھ چل دوں یہ کر کے دوں যাদের জন্য জমিন বীজ আবার বকর আর আর্মির শুধু কি করবে আমল করবে, যাদের তিনটা আমলের দিলে শুধু কি এবার কাম করা এর সুরক্ষা দেবেন ভাই মুস্তাজার কারকে আমের কি নিচ্ছেন কার আলায় মুস্তাজের কি কপড়া কো আপনি কে হ্যাঁ মেশিন বুঝলেন আমার কোন জমিন এবং কে ভাই বাকার আর আমলের জন্য বজর এবং আমল ভাইয়া বাদ দেবেন তুমি বলছি বাড়তে নেই পেলে যে বলে আসছি চারটা স্রোত দেশের দাবা তিন স্রোত জায়েজ আমের পক্ষ থেকে যদি বকর হয় তাহলে যেরকম আমের তাবে যদি বকর হয় আমিলে তবর থেকে আমিলে কিনিয়ে ভাই আমন কল্লার বকর অর্থ কি গরু তাহলে মতো সে শুনে যাইতেছে না হ্যাঁ এই শুনতা যখন যাইতেছে তো দ্রুত যদি কি হয় একজনের জমিন এবং তার কি বীজ আরে আমার জমিন আর কি বকর তাহলে এই সূত্র কি আছে ভাই আরে কথা বলেছি নি আমিলের যদি বকর এবং হয় আমল হয় যে চাই না তোদের জমিন হল যে জমিন আর কি বকর হয় ইসরুতে কি আছে ভাই বুঝলাম ওয়াজুল জাহির আন্না মুনফাত আল বকর লা ইসা মিন জিনসে মুনফাত রাজিন জাহির হতে যাচ্ছেন কেউ কেউ মুনফাত বকর ইয়ে মুনফাত জমিন কি মুনফাত কি জিনসে নিয়ে তো মুনফাত বকর এক জিনিস আর মুনফাত আর্থ কিনবে আরেক জিনিস তাহলে একটা একটা কি তাবে করে দেওয়া যাবে কেন জ্ঞান না মন কথা কুয়ত নিকম ইহা কেউ কেউ মন কথা ইয়ে কুয়ত হ্যাঁ কেন জমিনের মধ্যে বীজ ফলাগে কি হয় এটা কার স্বাভাবিক এটা তার কিনবে জমিনের একটা শক্তি উর্বরা শক্তি এটাকে উর্বরা বলাই না জমিনের একটি দেবাই তবি উর্বরা শক্তি জমিনের যে ফসল বললে কি হয় ফসল কাউকে মন বতা দে কুয়ত হ্যাঁ কি তবিয়ত জমিন কি তবিয়ত কেন ওই হাসিল হবি হ্যাঁ হাসিল হোক ওস কুয়ত কে জরিয়ে নিয়ে তাইলে জমিনের মন ভাত বিনিল না ও মন ভাতের বকার কি সলাহিয়ত মন ভাতের বকার একটা সলাহিয়ত হ্যাঁ গুরুর মধ্যে গেলে ভাই একটা যোগ্যতা আছে এই যোগ্যতার মাধ্যমে কি করবে আমিলে কি করতে পারবে চাষবাস করতে পারবে জানি আর মন ভাতের বকার সলাহিয়ত জানি সলাহিয়ত ইউকামু বিহাল আমল পাস কায়েম কিয়া যায় ও সলাহিয়ত আমল জানি এই যোগ্যতার মাধ্যমে কাজ কি হবে কাজ করা যাবে আর কুল্লু কুল্লু জালিকা বি খালকুল্লাহ হ্যাঁ দৌড়ে গেলে ভাই আল্লাহ জমিনের মধ্যে শক্তি দিচ্ছে আল্লাহ আর সারিয়া দিচ্ছে গরুর মধ্যে কে আল্লাহ ইয়েটা না ইয়েটা কাকা জান সা তো দুনো মন ভাত কে হ্যাঁ এক জিনিস কে এক জিনিস কে তাহলে মন ভাত তো রাজ্য ভিন্ন মন ভাত তো বাকার দিয়েছে ভিন্ন দুটো এক জিনিস না ফাত আজ জরা নেই পাস ফাত আজ জরা আরে আই আন তুজা আলা বকর কো তাবে কর লাহা জমিন জমিনের তাবে করা দেওয়া যেতে ভাই অসম্ভব হ্যাঁ এটা যদি কি হয় বকর জানবে আমেল হয় কার সার কার জানবে আমেল কইছি নি আরে কইছি নি ভাই বখলাপ ইয়ে সম্ভব না আমেলের তাবে করা যাবে কি ভাই সম্ভব তাহলে স্যার একটা দান হলে আমের উপরে ক্যাশ সত্যি ক্যাশটা কিনছে না সই হয়েছে না এই ক্যাশটা করার কিনছে না সই হয় বকার দান হলে আমরা তো জেন তারপর দান উল্লেখ করে আদম আইয়া কোন বদরুল হাজি একজন কি দিবে ভাই বীজ, অর্থ চাইলে শুধু বীজ দিবে, আমলের যে লেখা দিন আর দল বকাল আমল লেখা, জমিন গাছ আমল কার জন্য আমলের জন্য কত খাই এসব থেকে শিক্ষক যদি হয় কেন দে বদর আমলের মধ্যে, এখানে তো বদর আর আমল এক জানেন না ভাই, এক পক্ষের সব থেকে আর যা বকর আমল, হ্যাঁ তাহলে একজনের পক্ষ থেকে কি হয় যে আর দল বকর আমল একজনের আর একজনের পক্ষ থেকে শুধু কি ভাই বদল, তাহলে একজনের পক্ষ থেকে বদল ভাবা যায় আর অন্যজনের পক্ষ থেকে আমল ভাবা যায় তাহলে শিক্ষক হবে এই ধরনের সুরতকে কি করে না ভাই ওয়ারেন্ট হয়নি, কেন হয়েছে কিন্তু সূর্যতে এই সূর্যের কাছে ওয়ারেন্ট হয়নি, কেন বাইরে এই জেলের একদম মোতারা এটা খেলাবে আকল অর্থে খেলাবে ক্যাশ শরীয়তে ক্যাশের খেলা হচ্ছে কিন্তু এখানে আগে মোতালাবকে যায় যাচ্ছে কেন শরীয়তে ওয়ারেন্ট হয়েছে শরীয়তে এটা দিয়েছিস ভাই তাহলে দিদা যে হুকুম না শরীয় কি খেলাবে ক্যাল হয় মহরদের সদরবে যে একমাত্র ঠিক না যে হুকুম না কি হয় খেলাবে ক্যাল হয় মহরদের সবার সাথে মাত্র যে সুরতের সুরতের মধ্যে সুযোগ করা দিয়েছে এই সুরতগুলো যায় যে গুলি সুরতের মধ্যে সুযোগ যদিও আসবে শিক্ষক যেন পর হয়েছে কিন্তু এই সুরতের সুযোগ কি হয় নাই ওয়ারে বুঝছে আর কথা বলছি নি যদিও শিক্ষক পাওয়া গেছে কিন্তু এই সুরতের সাথে সুযোগ হয় নাই আজকের মধ্যে দেখো ভাই দেখছে যে যে হুকুমরা কে সাথে ক্যাশের খেলাফ হবে এই হুমরা মরদের সলা দিয়েছে তার সাথে মুক্ত তার উপর অন্যটাকে ক্যাশ করা যাবে না যদি আমার শিক্ষক সাবেক দিতেছে বদল আমার কেন গেছিল আর যেটা তাপ হয় কে মেনতে পারি বদল আমার মধ্যে না যদিও পাওয়া যেতেছে কিন্তু এখানে এই সুবিধাদের সুযোগ পাওয়া যাবে এই সুরতে শরীয়ত কি হয় নাই সাতম রাশিয়া লামিয়ার স্বরূপ লামিয়ারি যে জাবালি দলিল সারা মিন নসিন আও একমাই আও কি আছে নসের দ্বারা বাবা গেছিল একমাই দ্বারা কে হতো না কে আছে বাকি আলা আসতে হমক তাহলে এই সুরত থেকে আসতে হমত বাকি হয়েছে আমার এটা বলে নাই আমি যেটা বলছি যে হুকুমটা কি ভাই কে খেলাবে ক্যাস মরদেশ্বর হয় এই হুকুমটা মরদেশ্বর সাথে এই সূত্র মরদেশ্বর সাথে মাকসুস তারপরে অন্য ক্যাস করা যাবে না ওয়াসানি দুইটা সূত্র বাইর হয়েছে না ফার্স্ট দ্বিতীয় সূত্র আই জেড মাল বজ্র বল বাকারো আই জেড মাল বাইনাল বজ্র বল বাকারে আর না ভুল আগে জমা কে যায় দুজন বদর বাকার যে যে কোন বদর বাকার লেখি না বদর বাকার করে ভাই একজন আর দুজন করে ভাই যে তৈরি যায় কেন জমিনওয়ালার দখল থেকে খালি অনুভব করেছি না জমিনের দখল থেকে থাকে না, এই জন্য ষড়যন্ত্র করবে। আর বাকি আরেকজনের বুঝিনি অথবা বকর একজনের বাকি বদল আমল জমিন একজনের এম ফেরাদির শুরুতে যখন যায় না তাহলে বদর আর বকর জমার শুরুতে কি হবে না যায় না। আর বুঝেছিনি এম ফেরাদির শুরুতে যখন যায় না শুধু এক পক্ষে কি হবে বদল একজনের শুধু কি ভকের শুধু গুলো দিচ্ছে আর জমিন হলো হাল চাষ করছে বীজ দিচ্ছে জমিন এই সুরত কিরে ভাই কে পাবে যে উৎপাদিত ফসল এই সুরতে কি করলো বাঘা দিল ভাই এই যে দুই সুরত ফাঁসের সুরতের উপরে বাঘা দিল অন উৎপাদিত ফসলের মালিক কে হবে এই উৎপাদিত ফসলের মালিক পয়দাবাদ দুরতে ফাঁসেটা কেন না দুরতে ফাঁসেটার মেয়ে পয়দাবাদ কি কার জন্য নিজ সাহেবের প্রতি যে ব্যক্তি কে ভাই বিচিতে সে খেতির মালিক হয় ফসলের মালিক হয় শস্যের মালিক হয় তো কেন বীজওয়ালা কি শস্যের কি হবে তাহলে সে জন্য কি করলো তা থেকে বিভিন্ন খরচ নিল কে জমিনওয়ালা ওই ব্যক্তির থেকে জায়দের জমি জায়দা আমার থেকে গেল খরচ নিল কেন যে ব্যক্তি কে ভাই যাই দে কি করছে বাঁকা দিচ্ছে তাহলে সে নিয়ে বীজ জন্মকেটা যাই দিত তার জমিনে মধ্যে ফলানো মেন মাঝে তার কবজা জমিনওয়ালার কবজা কেন কর্তার মেয়েদের যে কর্তা কব্দ হইতে হয় কর্তার মেয়েদের কি হইল জমিনওয়ালা বিশ্বাস কি করছে সে কর্তা নিচ্ছে জমিনওয়ালা কি ইয়া কব্দ করছে চাইলে জমিনের মালিক আমারে কি করছে রে ভাই বীজ চলাইছে তাহলে এ বীজ কি করবার হয়েছে জাইদের উপরে না জাইদের জমিনের মেয়েকে কেন কব্দা পাওয়া গেল বলে বিয়েকে জাইদের জমিনের মেয়েদের ফালানো জাইদের পক্ষ থেকে কব্দা হয় আর বলেছিনি মুজার ইল্লা আলা মদ্দাতিল মাল মন্ত্রতে মালম হইতে হবে, ওই আগে জমি আসতে হবে। কেন এটা কি হবে? আমেলে আর কার মধ্যে জমিন মধ্যে নেতা হয়েছে, আর যে সমস্ত সত্যে ইয়ার কারণে মোনাজাত হয় এই সমস্ত আগে কি হয়ে যাবে। ওলা তার সিহর মজারা তো নিয়েছে ইয়ে মজারা, মগর মন্ত্রতে মালম হব লিমা বৈজন না, ওই দলিল ভিত্তিতে যদি আমরা বর্ণন করছি এখানে শর্ত লাগবে কি মদ্যত ব্যয় করতে হবে, শর্ত না একটা ভাই, কয়টা শর্ত বলেছে ভাই? আটটার মধ্যে কি মদ্যত মাল মদ্যত মাল আইয়া কোনা খায় যে সাইয়া, তাই না মা কয় জবাব সাইয়া হো না করে না, আর জন্য সাই অর্থ কি সাই অর্থ কি কোনো জায়গায় কোনো হিসাব কয় জবাব নির্ধারিত না মানছে যে এ স্থানের জমিন ওলা যদি বলে আমি এ স্থানের কি উৎপাদিত ভাষণ নেব অথবা কি বলে ভাই ও আমেলে বলে বলে সহি ওই জবাবটা কি হইতে হবে সায় হইতে হবে ভাই না মা আমেল আবার জমিনওয়ালাকে দরমিয়ান কেন তাকে কেন মানা শিক্ষক সাবেক করতে শিক্ষক কি মানা হইতে পারে যে তিন মন তুমি আমার দান দিয়ে দিব জমি নেওয়ার তিন মনের দানের বেশি হচ্ছে না তো শিখর থাকবো আরে কইল আমাকে কত লোক দিতে হবে হ্যাঁ সুরুষ রুবু হুমস নিস হইলে কি ভাই যুদ্ধে সাগে আর যদি এত তুলেও দিতে হবে আমাকে তো এটা যুদ্ধে সাহের না যুদ্ধে মাইন হইল গেল হইতে পারে জমি নিতে এত লোক কি চাই ফটো উৎপন্ন হয়েছে এর বেশি হাতি কাজ সাবেদ করতে মাইনা শিক্ষক ফাইন সারাতা যে আদিমা কুসানা এই আগার শর্ত লাগাবে ইসি কে দিয়ে মাইন কে কে লুকো কুসানা মুসম্মাতা মাইন কে লুকো যে একজনে এত কিলো নিবে এর জমিন থেকে যে শস্য হবে তার থেকে একজনে কি যায় আমের হোক বা সাহেব আর্দশ এত কিলো শস্য নেওয়া যাবে তাহলে এই সুরতা কেলবে বাঁচে শিরকত নাই আগে মন্ত্রণের মধ্যে শিরকত কার মধ্যে উৎপাদিত ফসলের কার মধ্যে উৎপাদিত ফসলের মধ্যে সব থেকে জড়িয়া মন কাতে হয় শিরকত জানা লাদা আসা হো শিখতে তুমি লা তুলু নিয়ে কালেগা মগর স্মিতার কম হয়েছে বলে ধরুন যে যন্ত্রক নির্দেশ হচ্ছে দুই বছর হয়েছে সারা কাজ তারাতে দাঁড়াই না দুল কি যে আহাজের দিন মজার যেরকম বাইরে মজারের মধ্যে শর্ত লাগাইল যে একজনের দান একজন মা কিন্তু রবুল মালিক হলেও যে না আমাকে যত কি হইতে হবে প্রত্যেক মাসে আমাকে 1,000 টাকা দিতে হবে 1,00,000 টাকা সে নিল ভাই মুজারা ভাই সে রব্বুল মালের শর্ত লাগাইল আমাকে কি বুঝবে 1,000 দিতে হবে অথবা মুজারা ভাই শর্ত লাগাইল আমি 1,000 টাকা নিব হইতে পারে এই মাসে লাভ হয়েছে 1,00,000 টাকা তাহলে শিক্ষক থাকে হো গিয়া মানে শর্ত লাগানে দাঁড়াই মাই দরহাম কো আহাদিমা ইসি কেলে মুজার আর রব্বুল মুজারে আর মুজার রব্বুল জারে আর মুজারে ইসি কেলে বাই মুজারে কান্দ কাজা ইজা সারাতা আইয়ার বা সাহেবের বজরে বজরে হোক যা কোন বাকি বাই নাম নিশ্চয় বিশ্বরা গেল যার যতটুকু হোক আগে ফসল উৎপাদিত ফসল থেকে আমার বদল কিনব আমি নিয়ে নেব এর ফলে যেটা বাকি থাকে এটার মধ্যে আমরা দুজনের মধ্যে গেলাম যে শর্ত অনুযায়ী যে শর্ত করছি বিশ ষোলো পূর্ব হবে যে যে বিষটা বিষটা কি হয়ে যোগা যে সাহেব বদলের মালিক হয়ে যাবে বিষটা যে ফসল হয়ে আর বাকি যা তাদের শর্ত অনুযায়ী হয়ে যাবে বলে এই ষোলো চলবে বাকি বাতের এই ষোলো চলবে বাকি কাদা এরকম বাতের যা সারা তা শর্ত লাগায় আর ইয়ার ফা সাহেবকে লে নেবে সাহেবের বদল না আপনার বদল কম যা কোন বাকি হোক বাকি আমেল আবার কিসকে আপনাকে তো নেন নিশ্চয় নে আধা আধা আদি আদি এক মন বীজ দিছে, এক মন বীজের মধ্যে শিক্ষক করিল, অথবা এক মনে দান হইল। সমস্ত জমিন আংশিকের মধ্যে ক্রিয়া কথা শিক্ষক হওয়া কুলের মধ্যে শিক্ষক কথা হওয়া হয়, অথবা শুধু দামি হয়েছে কত রোগ এক মন বিশ হওয়ার হয়েছে কত রোগ এক মন তারা শিক্ষক থাকব তাই যা কথা শিক্ষক বাদ মাইন কেন্দ্র ইয়া তো তাম কেন্দ্র কেমনে জ্ঞান না লাম ইয়ুকরি ইল্লা কদল বদল নি নিকালা বুঝলি মঙ্গল কদল বদল কত লাম ইয়ুকরি নিয়ে নিকলাম নাম ইয়া করুন ইল্লা কাদরের মতো কত লোক হয়েছে রে ভাই কত লোক বিশ পরিমাণ কত লোক ফসল হয়েছে কামা সারা কামে যা সারা তার ফল খারাপ আছে যদি এসে গায়ে শর্ত লাগাইবে দুনো তেল হবে খারাপ কাজ খারাপ দিতে মেনে যায় খারাপ দিতে হবে ভাই যে উৎপাদিত ফসল থেকে কী করব খারাপ কী করবে বাদ দেওয়া হবে অন্তমের মধ্যে ফসল হয়েছে শুধু খারাপ বলি না খেলা ধরতে কি যে সমস্ত খেলা যে জমি ফসল হোক বা নাই হোক নির্ধারিত কর দিতে হয় যেন আমাদের দেশের জমিনে খাদ্য দিতে হয় না এটা তুমি ফসল করলে তো দিতে হবে না করলে দিতে হবে না আর তোমার ফসল হয়েছে কি যত খাদ না আসে তত ফসল হয়েছে শিক্ষক থাকবে অথবা খাদ না থেকে বেশি হয়েছে খাদ না পরিবার মধ্যে যে বাজার মধ্যে কত শিক্ষক করবে না এই স্রোতের মধ্যে যেরকম যায় না ওই উপর উন্নীত স্রোতের মধ্যে কি হবে না সারা কামাই যথারাতা শর্ত লাগায় রফা খারাপ রফে খারাপ কো যেন রফে খারাপ যায় শর্ত লাগাইছে ও আর তো কে হ্যাঁ খারাপ দিয়ে তো জমি দেখলে ভাই খারাপ দিয়ে ইয়ার কোনো বাক্যে পাই না মা আর খারাপকে বাদ যেতনি পাওয়া বাকি রহেগা ওই মন্দিরকে দরমিয়ান হোগা এখন উসুরি জমি যদি হয় শর্ত যে লাগা রফে উসুরে এই স্রোতটা কি কেন এখানে তো যে কোনো দায়ী হোক তার গল্প একশো রইল গল্প বকালাম মাইদা সরাতা শরত লাগাবে সাহেবে বদল নেন কুশল খারে তো দিন আসছি নিজের জন্য অথবা আখ অপরের জন্য অল্পাকে বাইনা হুমা বাকি কেন বলার দল যেন মাইনুর মুসাউ এটা তাই কিন্তু এটা নির্ধারিত না কোনো ওষুধ নির্ধারিত কেন যা হবে তার দশ বাজার এক কাজ চাইল দশ বাজার একবার একশো মন হইল দশ বাজার একবার বলা ইউর দিবে কথা শিখতে পাশ এ মার দিন হোক কথা শিখতে কামাই যায় সারাটা রফার ওষুধ দেশাকে শর্ত লাগাবে রফে ওষুধ কা কৃষ্ণ তো বাকি আর বাকি কে তৎসিম না কোন দলের দরমিয়ান আর বল আর তো সাহায্য জমিন কে ওষুধ দিয়ে চলো ভাই খাজাল কাহে বুঝছে খাজাল কাহে যা সারাতা মানাল মা জানিয়া তো সলা শর্ত লাগাইছে যে মা অর্থ দেখো বড় ড্রেন আছে না বড় ড্রেনকে মাছ নিয়ে করা হয়, আর সবাইকে বড় বড় ড্রেনের থেকে আবার ছোটো ছোটো ড্রেন করা হয় না। আরে এই এলাকার মধ্যে দেখবা একটা গাছ ড্রেন বড় ড্রেন ইয়ে থেকে ছোটো ছোটো ড্রেন করা হয়, ধরো বড় ড্রেনকে মাছ নিয়ে করা হয় আর সবাইকে বলা হয় কিরে ভাই ছোটো যে এই ড্রেনের আশেপাশে যে ফসল হয় এ ফসলের এটা শর্ত লাগাইল যে ড্রেনের আশেপাশে যে ফসল হয় বলকে ফার্সি আর আরবি সাবা তিরিশে কিনবে আরবি মারাজনিয়া তিনশো ফার্সি দুটার অর্থ কি এক অর্থাৎ বড় গাছ ড্রেন এবং ছোটো ড্রেনের আশেপাশে যে ফসল হয় এই ফসলকে নিবে একজনই এসাই কে গাড়ি নিয়ে শর্ত লাগাবে একটা নির্দিষ্ট জায়গার ফসল একজন জন্য কি শর্ত করলো তাই রবুলের জন্য হোক তাই কার জন্য হোক আমি আফজা তালিকা ইয়ে সুরত মুক্তি হোকা কত শিক্ষা এই সুরতে কি হবে কত শিক্ষা তালিকা মজা নির্ধারিত করছে এখানে কি হয়েছে ফসল উৎপাদন হচ্ছে অন্য জায়গায় নিয়ে যা সারা তুলে হাজি না এবার শর্ত লাগাবে কৃষি কে দিয়ে চাহে কি হোক রব্বুল হক হোক ইয়া তো আমেল হোক মা একটু জমি না হিয়া জমির এই তোলার ফসলটা একজন কে বললো রব্বুল হক বললো অত কে বললো ভাই দুজনের মধ্যে যে কোনো একজন নিব এই শর্ত করলো দুজন হইতে পারে এই জমির এই কোন এই কিনারার ফসল হয়েছে অন্য কিনারার কোনো ফসল হয় নাই মসজিদ এলাকাতে শিক্ষক হয় সব সুরতের মধ্যে কি হবে হ্যাঁ তো কয়েকটা সুরত থাকে আরো যদি এরকম শর্ত লাগা যে শর্তের দ্বারা কি আগে মোতারা কি হয় শিক্ষক কত হয়ে যায় এই শর্তগুলো দ্বারা শর্ত লাগে আগে মোতারা কি হয়ে যাবা বাতিল হয়ে যাবা এটা কি হবে না জায়েজ হবে না তার বাসন লড়তেছে এক গুমতি একটা কারণ কারণ হলো এই যে প্রবল হলো লাভদারি যত আমক এই পর্যায়ে ১০৮/৬ ভালো।